مارا جائزہ سے تائر کا گرو کرے اللہ آر بڑھا کی ایک نمبر کی ترکی زینت ادا اراد منہا کی ترکی زینت ادا اراد منہا دو نمبر زینت ادا اراد منہا دو نمبر ترک الاجابة اذا اراد الجمع وهي طائرة اذا اراد الجمع وهي طائرة وترك الصلاة وعلى الخروج من منزله وعلى الخروج من منزله بغير إذنه ملوك مرار قطع بسه غازي خان في دراسة الضرب مرار جائز جائز سه ترک الاجابة اذا اراد الجماعة وهي طاهرة ملتے تائیں کنت سے ملتے دینا مت کرے ترک الصلاة فرض نماز پڑھنا شریف باقا سے فرض نماز جن نے میلو کے مت کے بھرے علی الخروج من منزلہ بغیر اذنہ ایک شامل غلط تھے کہ باہر جا অনুমতি ছাড়া বলছিলাম মাসুদুর রহমান নেই মাসুদুর রহমান খোলা কাকে বাদে খোলার এসলাহি অর্থ কি এটা বুঝতে নেই এটা কি অর্থ স্ত্রী থেকে মাল খাইছে এই জন্য স্ত্রী যে মহর পেয়েছিল মহর আবার ফিরত পাইছে ওই বাগানটা ফিরত পাইছে স্ত্রীকে দিলে লাভ পায় শাড়ি দিলে লাভ পায় যদি পুরা মহর উপরে শাড়ি দেয় তখন কি বলে খোলা আর অর্ধেক মহর উপরে শাড়ি দিলে ফিটিয়া আর মহর ছাড়া এমনি অন্য কোনো জিনিসের উপরে শাড়ি দিতে طلاق المال، طلاق المال বলে। আচ্ছা এটা হলো মাসুদ সাইফুল ইসলাম আসেনি, এ তলাক কি? তলাক আমাদের নজদিক কি? তলাকে ভাই তলাক, তালাকে ভাই আমাদের নজদিক। সাইফুল আহমদের নজদিক কি? সাইদুল ইসলাম আছে নে? সাইদুল ইসলাম আছে নে? তারপরে আনোয়ার আছে নে? তালাক কাকে বলে? তালাকের অর্থ তো তাসলিম, সাই দেওয়া। কেন ইসলাম তো সালাম তো তাসলিম, বাইদে নেকাকে উঠে দেওয়া, বাইদে নেকাকে উঠে দেওয়া। আচ্ছা বলো আনা রাতান আন্না ইমরাতান সাদিক ইবনা সাদিক সাদিক ইবনা কায়াস সাদিক ইবনা কায়াস কা মেদি আতাত আতাত ইবনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবি রবি সাল্লাম কা ছায়া রে আপালা বলিসনা কারা ইয়া রাসূলুল্লাহ সাদিক ইবনা কায়াস মা আতাত মা আতাত হাতাব আলাইহি কেবল কি ওয়ালাদিনি মা আইস পর বুরাই বল মা ছিল এই নিয়ামতটার আমার নাফরমানি করতে চাই না, হ্যাঁ ইসলামের খারাপ কাজ করতে চাই না, হ্যাঁ সামনে চলো। بسم الله الرحمن الرحيم وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه طلق امرأة وهي حائض فزكى عمر رسول الله صلى الله عليه وسلم فتغيد فيه رسول الله صلى الله عليه وسلم ثم قال ليراجعها ثم يمسكها ثم تطهر حتى تطهر ثم تحيض فتطهر فإن بدا لهم أن يطلقها فليطلقها وهي تطلقها طاهرة قبل أن يمسها فتلك العدة التي أمر الله أن تطلق لها النساء وفي رواية مره فليراجعها ثم ليطلقها طاهرا أو حاملا عن عبد الله عبد الله ابن عمر سے روایت ہے کہ عبد الله ابن عمر نے طلاق دے دی اپنی بیوی کو طلاق کا کر وہ یہ حائض جس حال میں وہ حالت حائض میں تھی আব্দুল্লাহ ইবনে বকীকে তালাক দিয়েছিল হালত হায়াত। ফাযাকারা উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম یہ حالت حضرت عمر رسول اللہ صلی اللہ علیہ وسلم کے بعد یہ کیا ہے عمل کے لیے تو حالت ہے جو طرح سے بات غیر فیہ رسول اللہ صلی اللہ علیہ وسلم رسول اللہ صلی اللہ علیہ وسلم نے عبداللہ بن عمر نے عمر پر بہت غصہ ہوا سنا قارا پھر سورہ فرمایا ابو صلی اللہ علیہ وسلم خالی راجعہ سنا یمتہ اس کو چاہیے کہ وہ بیوی کے رجوع کر لے پھر اس کو روک لے یہاں تک کہ وہ حیض والی ہو جائے یا پاک ہو جائے پھر حیض والی ہو جائے پھر پاک ہو جائے بہن بتا رہا ہے بس اگر اس کے رائے ظاہر ہو جائے ائیں طلقا اس کو طلاقی دے دے گا پر یہ طلقا طاہرن بس اس کو طلاق دینا چاہیے جس حال میں وہ بات ہو قبل ان یمسها وہ عورت کو سونے سے پہلے قتل کر عدت کیا ہے عدت اللہ کی امر اللہ جس کو اللہ تعالیٰ نے حکم کیا ہے ان یطلقها النساء اس کے لیے عورتوں کو طلاق دی جائے اپنی روایت دوسری روایت ہے مر ہو حضور نے فرمایا ہے تم اپنا بیٹا کو حکم کرو پالیا گیا جمے ہاتھ اور اس کو واپس کر لے بیوی کو سما علی کر لکھا پھر اس کو طلاق دے دیتا حرم جس حال میں وہ حالت دور میں ہو اور حامل حالت حائض میں یا حامل ہو حضرت عبداللہ ابن عمر رضی اللہ تعالیٰ عنہ جن کی استری کے طلاق سے حیض حائض حالت حیض میں طلاق دعا حرام حرام کا قرض بلے سے جو ہے رسول اللہ صلی اللہ علیہ وسلم کاسے حضرت عمر بلو عمار دلے علم کر سے حضور صلی اللہ علیہ وسلم بہت گوشتہ ہوئے لیں یار پر بلے سیرے کے بلو তের যেন রুজু করে ইয়ার পরে কাকে রাখে দেয় রাখে দেওয়ার পরে ইয়ার পরে সে পাক পায় হায়দের থেকে আবার হায়দ হয়ে যায় আবার পাক দ্বিতীয় ফাঁকের সময় সে যদি রায় হয় তাকে তালাক দিয়ে তালাক দিয়ে দাও যে সময় হয় ফাঁক পায় কিন্তু ফাঁক হলে তার কাছে যাইতে পারবে না তার কাছে যাওয়ার আগে তারা এটা হলো তার ইজ্জত যে ইজ্জত আল্লাহ তাআলা হুকুম করছে ইজ্জতের জন্য মেয়ের উপরে তালাক দিয়ে দাও দ্বিতীয় রায়তে আছে হুজুর বলছে তাকে হুকুম করো রুজু করে নাও এর পরে সে বাহির অবস্থায় তালাক দিয়ে দাও যা তা হামিল অবস্থায় তালাক দিয়ে দাও তা আন আব্দুল্লাহ ابن عمر عبداللہ ابن عمر سے روایت ہے انہو طلق امراتن وہی حائض نجے استری کے طلاق دے سے حمل ہوتا ہے حائض ہوتا ہے تو ایک ہم بھول کر سے تو حائض ہوتا ہے طلاق دے ہوتا ہے یا پھرے ایجا رسول اللہ صلی اللہ علیہ وسلم وقت کچھن حضرت رسول اللہ صلی اللہ علیہ وسلم فرق کچھن انہوں نے معافی ہویا رسول اللہ صلی اللہ علیہ وسلم وفات کرنے پر بہت غصہ ہو گیا یار پر بولشن تمہارا سر کے بولو یہ جنہ رجوع کر لے یار پر نیجر کا سے رکھے یار پر پاک تو بھی ہوئے আবার হায় তাহার আবার পাক দিলে দ্বিতীয় পাকের সময় যদি চায় তালাক দিবে যদি চায় রিজেক্টের রায় দিবে এখানে দেখেন আত্মা তার তোরা সোম্মা তাহিজু ফাঁকা তোরা আত্মা তার তোরা সোম্মা তাহিজু ফাঁকা তাহারা পাতা থারা দেখছেন নি পায়ে তাকু তাহরিরে দিছি দেখেন পায়ে তাকু তাহিরে তৃতীয় তোহর মধ্যে তালাক দিতে বললো কেন باطن توہر مجھے تو درک جا جائے فائدت تاخیر ہے لا تاخیر رجعت للطلاق দ্বিতীয় তালাকের জন্য বলছে প্রথম তালাকের জন্য যদি হয়তো প্রথম তালাকের দ্বিতীয় তালাকে কেন রুজু কেন করছে তালাক দেওয়ার জন্য রুজু কেন করছে তালাক দেওয়ার জন্য কেন প্রথম তালাকের পর সঙ্গে সঙ্গে তো তালাক দিয়ে দিল আর দেরিতে করলো না হুজুর বলছে না তালাক দেওয়ার জন্য কোন রুজু করে না মানুষের যদি তালাক দেয় করে রুজু কি জন্য করে টাকার জন্য তালাক যদি থাক খাওয়ার মাত্রে রুজু করতো তো মানুষের কথা কইতো সে রুজু করছে কেন তালাক দেওয়ার দেওয়ার উদ্দেশ্যে রুজু করছে আর অকুবাতান আলাল মাসিয়া তিন এরা দ্বিতীয় আর অকুবাতান আলা মাসিয়াতি ইয়া তো দ্বিতীয় ধর কেন করলো সে যে প্রথম কি করছে হালতে হায়াতের মধ্যে খারাপ দিছে তার তো গুণা হয়েছে গুণা হয়েছে না খারাপ তো এটার উপরে শাস্তি এটার শাস্তি দেখা দেওয়ার জন্য তোমার আরো এক মাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই হাওয়াজ যাওয়ার পরে আরো তোহর আরো তোহর পরে আরো ফায়েজ আরো ফায়েজের পরে আরো তোহর আইবে তো যেন ওখানে জমানা বেশি হয়েছিল যে কিনে কাকে তালাক দিছে সেই তারে দিলের ময়লা দূর হয়ে যাবে আর তারা রাখবে ইস আরসানে اس عرصان میں دیکھو اس عرصان میں شوہر کی نفرت ختم ہو جائے اور طلاق کی ضرورت نہ رہے অনেক সময় গেলে তার দিলের যে নাফরমানি আছে এটা শেষ হয়ে যাবে আর তালা ফেলে চতুর্থ নাম্বার আত্মহরণ আব্বাল মাল হাইদিল্লা দিয়ে তাল্লাকা দিয়ে আত্মহরণ আব্বাল মাল হাইদিল্লা দিয়ে তাল্লাকা দিয়ে আমরুন ওয়াহেদুন আর তাখির করা হলেও যা উত্তর দ্বিতীয় তোহর পর্যন্ত তাখির করা এটা উত্তর ওয়াজিব না প্রথম তোহর তারা দিলেও তারা হয়ে দিল আগতে তারা হয়ে হয়েছে আপনি কি দেব তারা করছেন নি আপনারা তারা কয় প্রকার তিন প্রকার আহসান বেদাত আহসান হলো افضل المباحات عند الله تعالى اللہ تعالی نزدیک مباح قدر مدے بیشی خراب کا چلو طلاق تب وہ طلاق ضرورت کیا سے جائے گا سالا تعالی اے سر مدے اختار دی جائے اگر کسی نہ کرا جو احسن اب حسن کا سنت کن طلاق তারা তিন তালাক দিলে মুগাল্লাদা হয়ে যাবে এই স্ত্রীর কাছে আর সে যাইতে পারবে না যদি যাইতে হয় তো স্ত্রী অন্য ঘর করে আইসা এর পরে তার সঙ্গে যেতে হবে না যেতে না স্ত্রীরা করা খারাপ হয়ে যাবে এর পরে এটা তো পেল ফাতিকাল ইজ্জত এটা দেখেন তোমার ইজ্জত যে ইজ্জতের মধ্যে আল্লাহ তাআলা মেয়ে লোক দিলে খারাপ দেওয়ার কথা বলছে তো عزت اس عزت سے وقت طلاق مراد ہے اس عزت سے وقت طلاق مراد ہے اس عزت سے وقت طلاق مراد ہے لکھتے نہیں لہا بمانا فیہا বললে মানে عورتوں سے طلاق دیا جائے گا عزت جننے میرے سے طلاق دی تھی وہ طلاق دے چھڑا عزت پالن کر دی عزت پالن پر کی کیا آئے دیا ہے امام شافعی مدد ہے تو بزرگ آئیں আর আমাদের নজিক লাহা বমানা ফিহা তো উসমে তালাক দিয়া যায়গা তালাক কখন দেওয়া হয় সব নজিক হালতে হায়দের মধ্যে না জোহরের মধ্যে জোহরের মধ্যে আমরা তো জোহরের মধ্যে তালাক দিতে হইবে তালাক কখন দিতে হইবে এটা বয়ান করছে আর ওনার পরে জোহরের যেখানে ইজ্জত পালন করবে এই দেওয়ার উসকে লিয়ে আরত কো তালাক দিয়া যায়েগা কিসি লিয়ে হায়েজ কে লিয়ে হায়েজ সে ও ইজ্জত আপনা পুরা করেগি লিল্লাযীনা ইউলুনা ফিন নিসাই তারা খুদ কাত বুসু আর পাস লিল্লাযীনা কি আছে না استعمال ہوتا ہے اور بہت کے معنی میں بھی استعمال ہوتا ہے. لیکن عدت میں اختلاف ہے. عدت میں اختلاف ہے ائمہ کے نزدیک. لیکچر میں امام شافعی، امام مالک، امام احمد رحمۃ اللہ علیہ کا ایک قول ہے عدت طہر سے ہوگا. ثلاثۃ قروء بمعنى ثلاثۃ اطہار. لیکچر میں اور امام اعظم، امام احمد کا قول، امام احمد کا قول اور امام سوری اور امام اوزاعی وغیرہم اور خلفائے اربعہ آخرہ کے نزدیک عدت حیض سے ہوگا. عدت حیض سے ہوگا اور ثلاثۃ قروء سے بمانا تین حیض. اور دلیل واللہ یئسنا من المحیض. ذرا حیض تک میں اسے رسے ترا ٹکٹ پہ ان تب تم واللہ یئسنا من المحیض ان تب تم واحد کے تو ہننا حدیث ابی سعید قال صلی اللہ علیہ وسلم في سبايا أوقاتٍ. سبايا أوقاتٍ قوتاو حتى تدعى. قوتاو حامل النار. اوتا سن دو لا توضع حتى تضع تضع ولا حامل حتى تغسر الرماء بحيضة حائل لا حامل ولا حائل حتى تستبرع بحيضة ولقوله عليه السلام لفاطمة بنت قيس بنت حبيش لفاطمة بنت حبيش دعي الصلاة هي أقرائك دعي الصلاة حتى أيام أقرائك পুরোর সময় তুমি নামাজ পড়া করো আল কাওলি আলাইহিসসালাম তালাকুল আমাতে সিনতানি ওয়া ইদ্দাতুহা হাইযাতানি ইদ্দাত দুই হাইয রামের দলিল কোরআন ও হাদিসের দ্বারা ইজ্জত বলছে কি ইজ্জত খায় তারা আর একটা বলে এই ইজ্জত তো আসান আর ফসল পর্যন্ত বড় ভালো আন আয়েশাতা কালা খাইয়েরা না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া ان اللہ فقدنا اللہ تو ہم نے اللہ کو اختیار کیا ہے ورسال ورسولہ اللہ کے رسول کو فلم یعد علینا خیر رسول اللہ صلی اللہ علیہ وسلم نے ہم پر اس کو اعتماد نہیں کیا ہے فلم یعد لیکن فلم یعد علینا رسول اللہ صلی اللہ علیہ وسلم ایک پانچ ہی کرا پڑے حضرت عائشہ کا سر سے یا بلچے قرآن آیات رسول اللہ صلی اللہ علیہ وسلم کے حضرت عائشہ ایک جان کے یہ حدیث عائشہ فلم یعد علینا شیئا من الطلاق কোন তালাক মনে করা সালাসান বালা বাহে নাতান তিন তালাক না এক তালাক না বালা বাহে নাতান বালা রজিয়তান অবিহি কারা আকসার সাহাবা এদের অধিকাংশ সাহাবা বলে আফসাল সাহাবা ওয়া যাহাবা ইলাইহি আবু হানিফা ওয়া শাফিঈ যদি শাফিঈ আফতার করে কিছু হবে না ইয়ার পারলাম ওয়া ইন ইফতারাতিল মারআতু নাফসাহা স্বামী বলে দিলে যদি সে নাফসকে এখতিয়ার করে ওয়াকাত ওয়াহিদাতুন ওয়াকাত ওয়াহিদাতুন বাইনাতুন ইন্দা আবি হানিফা আবু হানিফার এখতিয়ারে বাইন হয়ে দিল ও রাজবিয়াতুন ইন্দা শাফি ও আহমদ শাফি আহমদ আর মালিক রহমতুল্লাহ বলে তিন তালাক হয়েছে যদি এখতিয়ার করে নিজেকে এখতিয়ার করে স্বামীকে এখতিয়ার করলে কিছু হবে না কি অনেক আব্বাস ফিল হারামে কাফের হারামে কাফরা দে দে যা যায় ভা যদি কেউ হালালকে হারাম করে দেয় তা কাপড়া দিয়া হোক, কাপড়া দিতে হলো প্রত্যেক আসরে প্রত্যেক বিবিদের সাথে মিলেমিশা করছেন, জয়নাবের পরে একটু বেশি দেরি করছেন, এই জন্যে হাজরতে আয়েশা হাজরে হাফসার কাছে খারাপ লাগছে, খারাপ লাগছে। আর হাজরে হাফসার করে প্রথম গেছে আগে করবেন যুক্তি করে লেছে, যার ঘরে আসে তুমি বলবা আপনি মাগাফির খেয়েছেন। মাগাফির একটা বদবুদার গাছ যার দুর্গন্ধ হয়, টিকা হয়। হাজরে হাফসার করে গেছে আপনি দেরি করলেন কেন, গা আপনি মধু হয়েছে, গা মধু খান না তো মাগাফির খেয়েছেন না, মাগ দিলে মতো এই পোকাটা এই মাগাফির পোকা এই মধু জমা আচার বসছিল, এরপরে দুর্গন্ধ। তো উনি বলছেন আমি কসম খেয়ে বলতেছি আমি আর কখনো মধু খাইব না, তুমি এই কথাটা কারোর কাছে বলো না, যদি জানাবে শুনে তো সে দিনে দিনে খারাপ জানবে আমার ঘরে মধু খাওয়ার জন্যে, মধু খাওয়ার লাগে মধু হারাম করে দিলে মধু রাখতে। এই হাফসা বলে দিছে হাজরতে আয়েশা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাফসাকে বলছে যেটা নাকি আমি নিষেধ করছি যে তুমি বললে কেন। ইবনে আব্বাস কে রওয়ায়াত মে হায় হারাম মে কাপড়া দে দেগা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, বেশক আল্লাহ তা তোমারে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ কে রাসূল মে উসওয়া হাসানা হ্যায় আচ্ছে নমুনা হ্যায় রাসূল কে নমুনা হমকো অখতিয়ার করনা চাহিয়ে। মুত্তাফাকুন আলাইহ। আন আয়েশা আন্না নবী সাল্লাল্লাহু কানা ইয়াবকুতু ইনদা যায়নাবা বিনতে জাহাসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর কাটতে দে ঠেলতে দে যায়নাব বিনতে জাহাসকে বাপ, হাফসা তয় কর লিয়া হ্যায় আন্না আইয়াকানা দাখালা আইয়াহান নবিয়্যু, বেশক হামারে জিসকে পাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল হো, ফল তাকুন ও চাহিয়ে কহে ইন্নি আজিদু মিনকি ফাঙ্কিন মিনকা মাগাফির, বেশক মই পাতা হু আপসে মাগাফির কা কো, ইহা মাগাফির মাগাফির কা কো, আকল তা মাগাফির আপনি মাগাফির খায়া হ্যায়, মধু ও হালাত তো আর মাই খতম ভায়া, আল্লাহ তুখবিরি বিজালিকা আহাদান, তে তু খবর না দে ইস বাত কি কিসি কো, কার কাছে বলো না। ইয়াবতাদি মারজাত আজওয়াজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিবি কে রাজামন্দি তালাশ করতে আছে, বিবি কে রাজামন্দি তালাশ করতে আছে, কোন জরুরি না। আল আয়া মতর বনালে আল ফসল সানি আন সাবানা قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ایما امرات جو بھی سالت جو جہا اپنے شوہر کو شوہر سے سوار کرے کلا کہا کلا بیوی سامی کی بلیا مجھے تار دیتا تی غیر باسن تی غیر ضرورت کے تی غیر باسن تی غیر ضرورت کے حرام علیہ رائحت الجنہ جنت کی بو اس کی نیبر حرام ہو جائے گا راہ احمد و ترمذی اور داؤد اور نماز اور دارم وان ابن عمر ان نبی صلی اللہ علیہ وسلم نبی صلی اللہ علیہ وسلم قال ابغض الحلال الى اللہ الطلاق راہ احمد سب سے زیادہ حلال مقبوض اللہ تعالیٰ کے فہاں طلاق ہے ابغض الحلال حلال میں سے مقبوض حلال زیادہ مقبوض حلال ناپسندیدہ حلال اللہ کے فاس طلاق ہے حلال کا درمجد جدہ اپسندنیا یہ اپسندنیا اور قسل طلاق حلال کیونکہ اللہ تعالیٰ کو قرآن پسند کرنا